ਸਤਨਾਮ ਸ੍ਰੀ রাখহু রাখন হার দয়াল্লাহ নানক করকে গোলে গুরু জি কা খালসা ওয়াহেগুরু জি কি ফতহ। তনাসরী মহল্লা পঞ্জবা তুম দাতে ঠাকুর প্রতপালক নায়ক খাসম হমারে নিমখ নিমখ তুমহি প্রতপালহ হাম বারেক তুমরে তারে।